قرآن غازی و قهرمان غازی زور تکار دے فدخمن و قرآن غازی و قهرمان غازی Oh, my. তোমার জানাবাজি ও তারা মানাবাজি দৌড়তে পারাও দে মন